La la la la. La la la la la la. Aha. থাকে না তো দিন রাত সাথে বাঁধা, তবু সাথে চলে না তো অশ্রু সুখের দুঃখের, যাই হোক সে শুধু জল তো অশ্রু সুখের দুঃখের, যাই হোক সে শুধু জল তো চোখের জলের কোনো আর নাম হয় না তো ও খুশির অনেক রঙে যে হাসি থাকে না তো দিন রাত সাথে বাঁধা তবু সাথে চলে না তো সব কথা সেই একই, পরিণাম এক নয় তো সময়ের দেওয়া দাগ যে সারা জীবন রয়েত নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে, নিজের পরিচয় যে নিজেই ভুলে যায় সে, সবই আছে তার তো শুধু প্রাণ নেই তো সাথে চলে না তো সেই মুখ মালা সে ফুলে গাঁথা আপন কেউ নয় কো তবু এ পর নয় তো মনের দ্বার খুলে তাকে ডাকা যাবে না তো সাথে চলে না তো জয় সাগর। পাতি জেনে ভেনা তো অশ্রু সুখের দুঃখে যাই হোক সে শুধু জল তো অশ্রু সুখের দুঃখে যাই হোক সে শুধু জল তো চোখের জলের কোনো আর নাম হয় না তো সাথে বাঁধা তবু সাথে চলে না তো